সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো। কেন কত আর চেয়ে দেখে যাবে আমার চোখের জলের একাকার। সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি এখনো তো ঠিকই ফুটে আছো। কেন কত আর চেয়ে দেখে যাবে আমার চোখের জলের একাকার। সবাই চলে গেছে, শুধু এক রাশ ব্যথা রেখে গেছে। এখন একটি মাধবী তুমি তোমার চোখের করুণা দিয়ে আর কতটুকু ভরাবে বলো আমার। সবাই চলে গেছে, একা একা বেশ আছি, কেউ নেই তাই কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই। তুমিও যদি চাও আজ আমাকে ছেড়ে যেতে পারো, আমি চাই যে একলা হতে আরো। এখন একটি মাধবী তুমি তোমার অসীম করুণা দিয়ে আর মায়া ভরা বাঁধনে বেঁধো না কো আর। সবাই চলে গেছে।